عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا اتا پشنگو شروع کرے شلام نوو برشر شروع تے ایبان بولے شلام بچھر شروع ہو لے ایک ایک مانوش ایک ایک رقمیر حساب رکھا کرے حساب نئے کیوں এই হিসাবে আনন্দ পায়, কেউ কষ্ট পায়। বছর শুরু হলে বছর বরণ করার জন্য ইসলামী কোন রীতিনীতি নেই, এই কথাও বলা হয়েছিল। তবে সময়ে যারা হিসাব নেয়, যারা ব্যবসার হিসাব নেয় বা অন্য কিছু হিসাব নেয়, যেমন ছেলে মেয়েদের পড়াশোনা ইত্যাদির হিসাব আছে, এক একটা হিসাব আছে, তেমনি আমাদের আছে আত্মহিসাব, আত্মবিচার। আমরা নিজেদের হিসাব নিজে নেব। তার কারণ এর আগে বলেছিলাম হযরত তোমারের কথা, যে তোমাদের কাছে হিসাব আসার আগে নিজেদের হিসাব নিজেই নিয়ে নাও। কিয়ামতে হিসাব হবে। এবারে সুম্মা কি বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরে আসবে আল্লাহর কাছে, হিসাব নেওয়ার আল্লাহর দায়িত্ব কিয়ামতে। তবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকেও কাউকে কাউকে হিসাব দেখিয়ে দেন, কারো কারো হিসাব চুকিয়ে দেন, যেমন শাস্তির মাধ্যমে ধরা পড়ল, সরকার শাস্তি দিল, এই শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা হিসাব কিছু দিয়ে দেন, তারপরে এই ঝড় ঝঞ্ঝা ইত্যাদি বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা কারেন্ট হিসাব দিয়ে দেন, আসল হিসাব ইয়াউমাল হিসাব। এই জন্যই যারা, যে ব্যক্তিরা হিসাব পায় না, বিশেষ করে হকুকুল ইবাদ, বান্দার হক, বলে আমার হক মেনে নিয়েছে, আমার ঠিক মতো হিসাব দিল না, আমাকে কাজ করে নিল ঠিক মতো পয়সা দিল না, আমার জিনিস নিল ঠিক মতো দাম দিল না, তো শেষকালে কি বলে, যে ঠিক আছে হিসাব তো ঠিক মতো পেলাম না, আল হিসাব ইয়াউমাল হিসাব, হিসাবের দিন এ হিসাব আমি বুঝে নেব, ছাড়ব না, সত্যি উপায় নেই, কাল কেয়ামতের দিনে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দিতে হবে। তখন কিন্তু টাকা পয়সা থাকবে না, টাকা পয়সার বিনিময়ে কিসের হিসাব থাকবে, নেকি আর বদি, গোনাহ আর সওয়াব। আপনার গোনাহ আপনার সওয়াব দিয়ে তাকে আপনার পাওনা গন্ডা বুঝিয়ে দিতে হবে, তাকে হিসাব বুঝিয়ে দিতে হবে। যদি আপনার সওয়াব না থাকে, নেকি না থাকে, তাহলে যার কাছে আপনার হক মানে পাওনা আছে, সে তাকে তার গুনাহ নিয়ে আপনার ঘরে চাপিয়ে হিসাব দেওয়া হবে, যেহেতু আপনার সওয়াব নেই, সওয়াবের বদলে আপনাকে তার গুনাহ নিতে হবে যার হক আপনি মেরেছেন। যাই হোক, হিসাব কিন্তু নিতে হবে, দিতে হবে। হিসাব নেন যদি জীবনে, তাহলে কাল কেয়ামতে হিসাব বা দুনিয়াতে যদি কোন শাস্তি এসে থাকে, কারেন্ট হিসাব এসে থাকে, সেটা হালকা হবে। এটা ভাববার কোন কারণ নেই যে আমি পাপ করেছি বলেই আমার শাস্তি, এমন নাও হতে পারে, তাই না? কারণ ভালো লোকেরও শাস্তি হতে পারে, কি জন্য, তার ইমানের পরীক্ষার জন্য, অথবা তাকে মানে মর্যাদায় উন্নত করার জন্য, মর্যাদায় উন্নীত করার জন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন, কষ্ট দিতে পারেন, আজাদ দিতে পারেন। বোঝার আপনি বুঝতে পারবেন না যে কেন আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে যদি আপনি মনে করেন যে আমি গুনাহগার, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন যাতে করে মানুষ ফিরে আসে, যেমন স্বর্ণকার স্বর্ণকে আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে পিটায়, কি স্বর্ণটা নষ্ট করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য না, নতুন করে কিছু অলংকার করার জন্য। এই রকমই যত বিপদ আপদ আমাদের আসে, সেই বিপদ আপদ আসে আমাদের জন্য, আমাদেরকে নতুন করে গড়ার জন্য, যাতে করে আমরা তওবা করি, যাতে করে আমরা ফিরে যাই, এই জন্য। কিন্তু দুঃখের বিষয়, মানুষ নিজের হিসাব নিজে নিতে চায় না। কেন চায় না, কিসের বাধা হয়? প্রথম কারণ হল, বাধা হল গোনাহ, পাপাচারিতা। মানুষ পাপে লিপ্ত থাকে, আর পাপ জানেন যে কোনো পাপ হচ্ছে খুব মজাদার, মানে যে পাপ মানুষ করে সে পাপে মানুষ কি পায়? তৃপ্তি পায়, আনন্দ পায়, স্বাদ পায়। এই কারণে মানুষ স্বাদ পেতে পেতে পেতে পেতে তখন কি হয়, সে আর নিজের হিসাব নিতে চায় না, বা ভুল করেও সে নিজের পেছন দিকে ফিরতে চায় না, ফিরে তাকাতে চায় না, যেহেতু তাকালেই তার স্বাদ চলে যাবে, তার মজাটা চলে যাবে। এই জন্য যেমন চলছে চলুক, এইভাবে চলছে চলুক বলে পাপাচারিতায় সে লিপ্ত থাকে, ফলে সে খারাপকে খারাপ মনে করে না, ভালোকে ভালো জ্ঞান তার হারিয়ে যায়। পাপ করতে করতে তখন মনে হয় কি, যে এটাই হচ্ছে ঠিক পথ, সুতরাং হিসাব নেওয়ার সে প্রয়োজন মনে করে না। বিলাসিতায় যখন সে মত্ত হয়, বিলাসিতায় মত্ত হলে বিলাসিতার সাজ সরঞ্জাম দরকার আছে, তখন সে সুদ খায়, ঘুষ খায়, আর বিলাসিতায় নিজের এবং স্ত্রী বা ছেলে মেয়েদের বিলাসিতার আপনার খরচ যোগাতে তখন সে আর খেয়াল করে না, ফলে হিসাব নেওয়ার তার আর সুযোগ হয় না, এবং কাল যে হিসাব লাগবে সে খবরও সে ভুলে থাকে, অথবা সে কিছুই গ্রাহ্য করে না। আল্লাহ তাআলার যে একটা বিশালত্ব আছে, তার যে একটা বিশাল মর্যাদা আছে, তার যে একটা বিশাল কুদরত আছে, তিনি যে পাকড়াও করবেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, সে কথা সে ভুলে যায়, যে আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন, বড় শক্ত, সে কথা সে ভুলে যায়, ফলে সে আর নিজের হিসাব নিজের নেওয়াটা প্রয়োজন মনে করে না। এই জন্যই আল্লাহ তাআলা কুদরতকে সে ভাবতে পারে না, যে আল্লাহ তাআলা আমার কি করবেন, আমাকে ধরতে পারবেন বা আমার হিসাব নেবেন, এই খেয়ালটা ইমানের দুর্বলতা, অথবা ইমানই থাকে না যে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, কবরে হিসাব দিতে হবে ইত্যাদি, ফলে সে নিজের হিসাব নিজে নিতে সক্ষম হয় না। অনেক সময় মানুষ হিসাব এই জন্য নেয় না, ভাবে কি আমি ভালোই আছি, আমি ভালো কাজ করছি, আমি ভালো মানুষ, আমি সবারই চোখে ভালো, অথবা আল্লাহর কাছেও ভালো, নিজের আত্মপ্রশংসা থাকে, নিজের আত্মশ্লাঘা থাকে, ভাবে কি যে আমি ভালো মানুষ, আমার আবার কি দরকার আছে, হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছি নিয়ে, এই যে ভালো মনে করা, সুধারণা করে নিজের প্রতি যে আমি ভালোই আছি, আমি সবারই থেকে তো ভালো আছি, সবারই থেকে ভালো থাকলেই যে আপনি ভালো তা তো নন, সবাই হয়তো নাও ভালো থাকতে পারে, আপনি যাদেরকে ভালো মনে করছেন তারা ভালো নয়, কোনো কোনো স্ত্রী ভাবে আমি সবার স্ত্রী থেকে, ঘরে সবারই থেকে আমি ভালো মেয়ে আছি, কিন্তু হয়তো বা সবাই যাদেরকে আপনি ভালো মনে করছেন তারা আসলেই ভালো না, তাদের থেকে আপনি ভালো, হ্যাঁ শিয়াল বনে বা কি বলে আপনার বিড়াল বনে শিয়াল রাজা, তো এটা স্বাভাবিক, কিন্তু শিয়াল তো রাজা হয় না, আদার বনে শিয়াল রাজা, শিয়াল তো রাজা হয় না, রাজা হতে হলে রাজার মতো হতে হবে, তো হয়তো আপনি নিজেকে কুধারণা করছেন, যেটা আসলে সুধারণা করছেন সেটা আসলে কুধারণা, আপনি ভাবছেন যে আমি বড়, আমি ভালো, আমার হিসাবের প্রয়োজন নেই, আমি কোনো খারাপ কাজ করি না, আমি কোনো নোংরা কাজ করি না, কিন্তু আসলে আপনি জানেন না যে আপনি কি করছেন। এই জন্য আসলে ভুল ধরা পড়ে কখন জানেন, যখন মানুষের সাথে বা সমাজে মিশা যায়, পাঁচটা বই পড়া যায়, পড়াশোনা করলে পরে ভুলটা ধরা পড়ে। আপনি যদি একটা ওস্তাদ নিয়ে পড়ে থাকেন, সেই ওস্তাদের ভুল ধরতে পারবেন না, বুঝতে পারবেন যতক্ষণ না আর এক ওস্তাদের কাছে গেছেন, পড়াশোনা করেছেন, শুনেছেন, না মনে হবে যেন আমার ওস্তাদই ভালো। এই জন্য যারা মুকাল্লিদ, যারা তাকলিদ করে একজনের, কেবল একজনের, তারা কোনোদিন সৎ পথ পায় না, তার কারণ ভাবে কি যে না উনি যা বলছেন সেটাই ঠিক, আমার গ্রামে ইমাম সাহেব যা বলেন সেটাই ঠিক, বাস আর কারো কথা শুনবে না, তাহলে সে কোনোদিন সৎ পথের দিশা পাবে না। এইরকমই যদি নিজের মধ্যে নিজের প্রতি যদি সুধারণা থাকে যে আমি যা জানি সেটাই হচ্ছে ঠিক, অন্য কেউ জানে না, তাহলে সৎপথে ফেরার তার কোনো আশা থাকে না। এইভাবেই অনেক মানুষ আছে যারা ভুলে যায়, আখেরাতকে স্মরণ করে না, আখেরাতের কথা ভুলে যায়, আখেরাতের কথা মানুষ ভুলিয়ে দুনিয়াদারিতে ব্যস্ত থাকে, দুনিয়াদারিতে এমন ব্যস্ত মানুষ আজকাল জানেন, দুনিয়ার ব্যাপার শুধু দুনিয়াদারি, শুধু দুনিয়াদারি, টিভিতে আলোচনা হচ্ছে যে মুসলমানরা এসব মাদ্রাসাগুলো কেন করেছে, মাদ্রাসা করে লাভ কি, আর সত্যি দুনিয়াদারি কোনো লাভ নেই, কিন্তু মুসলমানরা মাদ্রাসা করেছে, তোমরা চাকরি দিতে পারছ না, তাই তাদের নিজস্ব এলাকাতে চাকরি সৃষ্টি করার জন্য মাদ্রাসা করেছে, এটা হতে পারে দুনিয়াদারি ধান্দা, আমার মনে হয় দুনিয়াদারি ধান্দা না, বরং ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুসলমানরা মাদ্রাসা করেছে, এবং কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে তার জন্য মাদ্রাসার দরকার আছে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে দুনিয়া থাকবে ঠিকই, কিন্তু আখেরাত বরবাদ হয়ে যাবে। আখেরাতকে এই জন্য মুসলমানদের শুধু দুনিয়াদারি দৃষ্টি না, বরং পরকালে দূর দৃষ্টি আছে। মোল্লার দৌর মসজিদ পর্যন্ত না, বরং মোল্লার দৌর আল্লাহ পর্যন্ত, বা একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত, জান্নাত পর্যন্ত, এবং জাহান্নামে কি শাস্তি তাও সে মোল্লারা জানে। এই জন্য দূরদৃষ্টির কারণে মাদ্রাসা চলছে। আর যারা দুনিয়াদারি তারা খালি বলছে ডাক্তার ইঞ্জিনিয়ার ওখান থেকে কিছু হয় না, মাদ্রাসা চলে কেন, মাদ্রাসা চালায় কেন, মাদ্রাসা একটু মুসলমানরা পিছিয়ে আছে। কিন্তু তারা আসল তত্ত্ব এবং আসল তত্ত্ব জানে না, যার ফলে তারা দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্ত ব্যাখ্যা করে এবং তাৎপর্য বের করে। এমন দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি তারা সৃষ্টি করেছে যে সারাদিন আপনি আখেরাত বলে স্মরণ করার সময়ই পাবেন না, সুযোগই পাবেন না। আপনার জন্য কাজ তৈরি করা হয়েছে, কাজ দেওয়া হয়েছে, 8 ঘন্টা ডিউটির পর যখন বাড়ি ফিরবেন তখন আর খেয়ে দিয়ে ঘুম ছাড়া আর উপায় থাকবে না। আর যদি কোনো সময় থাকে সেই সময়টাকে কাজে লাগাবার জন্য, সেই সময়টাকে দিয়ে সেই সময়টাকে ব্যস্ত করার জন্য আপনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কি, আপনার বাড়িতে প্রচার মাধ্যম, হয় টিভি না হয় ইন্টারনেট না হয়, আশ্চর্য যাবেন মাদ্রাসায় স্কুলে আজকাল ছেলেদেরকে আনতে যাচ্ছি, দেখছি ছেলেটা আপনার মারামারি করছে আর মাস্টার কি করছে, গ্যালাক্সি দেখছে, মাস্টার গ্যালাক্সি নিয়ে খেলা করছে, অবাক কাণ্ড। তার মানে ছেলেদেরকে ঠিক মতো পড়াবো এ ধারণাটাও বা এ ধ্যান ধারণাও নেই, এই ইচ্ছাও নেই, আগ্রহ নেই, চেষ্টাই নেই। নিজে অবশ্য ফাঁকি ফাঁকিবাজেরা যারা ছেলেদেরকে পড়াবার নাম করে গ্যালাক্সি নিয়ে খেলা করে ফাঁকিবাজ, তেমনি মানুষ খেটে খাওয়া মানুষ হোক কিংবা চাকরিজীবী মানুষ হোক, কাজ থেকে যখন ফিরছে বাড়িতে তখন বাড়িতে পড়ছে আনন্দ এবং বিলাস জীবনে, বিলাস ব্যসনে, আর টিভির উপরে চোখ রেখে বিভিন্ন জিনিস দেখতে দেখতে সে আর আখেরাত কখন স্মরণ করবে। এই জন্য তো কিছু লোক বলে মায়েশ ভান্ডারি টাইপের যারা, তারা বলে আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না, সারাদিনটা খেটে খুটে মাইনের বেলায় দোয়া না, আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না। শুনছেন কথা? ও তো ওদের কথা যে যারা খেটে খুটে, কিন্তু এখন বর্তমানে আল্লাহ বলে ডাকবো কি ভাই, সময় পেলাম না, আল্লাহ বলে স্মরণও আসে না, কেননা আপনার সামনে আপনার বাড়িতে যে জিনিস আপনি ঢুকিয়ে রেখেছেন, কাজের কার্যক্ষেত্রে আপনি ব্যস্ত ছিলেন, মেহনতের কাজে ছিলেন কিংবা যাই হোক ব্যস্ত ছিলেন, বাড়িতে এসে যে আল্লাহ বিল্লাহ করবেন বা আল্লাহর কথা চিন্তা করবেন, পরকালের কথা চিন্তা করবেন, সে সময় নেই। কারণ টিভি আপনাকে সে জিনিস দেখতে দেবেন, ইন্টারনেট আপনাকে সে জিনিস দেখতে দেবেন, অবশ্য চেষ্টা করলে আপনি পাবেন, কিন্তু ওই যে বলেছিলাম চ্যানেল টিপতে টিপতে টিপতে টিপতে আপনার ভালো চ্যানেল নজরে আসবে না, বা এলেও আপনি পার করে দেবেন। মোল্লারা কি বলছে, যদি আপনার বুকে ইমান ঠিক না থাকে তো আপনি ভালো জিনিস দেখবেন না, শেষকালে এমন জিনিসে গিয়ে আপনার বটন থেমে যাবে, যে জিনিস দেখা হারাম, যে জিনিস দেখলে আখেরাত মানুষ ভুলে যায়। আর যদি বলা হয় এইসব দেখবেন না, তাহলে আমার ভাই দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি, দুনিয়ার যে জীবনের স্বাদটাই তো চলে যাবে। আপনারা সবসময় এটা হারাম ওটা হারাম করছেন, তো বেঁচে থেকে লাভ কি, বেঁচে থাকার আনন্দটা কোথায়? কিন্তু আমরা বলি যে বেঁচে থেকে আনন্দ যদি ভোগ করেন, এমন আনন্দ যে আনন্দ উপভোগ করলে পরকালে আপনার কষ্ট আসে, দীর্ঘ কষ্ট, সেই আনন্দ উপভোগ করে আপনার কি লাভ? সুতরাং পার্থক্য আছে। দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি যদি আপনার না থাকে তাহলে আপনি আখেরাতকে চিন্তা করতে পারবেন, আর সবসময় দুনিয়া দুনিয়া দুনিয়া করলে আপনি আখেরাতকে ভুলে যাবেন, এই হল সমস্যা। সুতরাং যদি আপনি এই প্রচার মাধ্যম থেকে সাবধান থাকতে পারেন তাহলে আপনি পারবেন নিজের হিসাব নিতে এবং আত্মবিচার করতে। আত্মবিচার করলে কিছু লাভ হয় মানুষের, এবং অনেক লাভ হয়। কেমন লাভ হয়? যদি সে আত্মহিসাব নেয় তাহলে কাল কেয়ামতের মাঠে তার হিসাব সহজ হয়ে যায়। এবং আপনারা জানেন যে কাল কেয়ামত হবে কত বছরে? 50,000 বছরের দিনের সমান। কিন্তু মুমিনদের জন্য কতক্ষণ সময় লাগবে হিসাব দিতে? জোহর থেকে আসর পর্যন্ত, আল্লাহ আকবার। কেন? তাদের হিসাব রেডি, তাদের হিসাব হয়েই আছে, সহজ। এই জন্যেই সহজ হয়ে তারা বাড়ি ফিরবে। তো এই জন্যই যদি হিসাব আপনি রেডি করে রাখেন তাহলে আপনার সহজ হয়ে যাবে কাল কিয়ামতে। যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেবে সে পাপ করতে পারে না, সে পাপে নামতে পারে না, কারণ সে নিজের হিসাব নিজে রাখে। আর হিসাব নেওয়ার পদ্ধতি আছে, পরে বলছি আপনাদেরকে। হিসাব হচ্ছে কাজে নামার আগে, তার মানে প্ল্যান এস্টিমেট, আর কাজে কাজ করার পরে হিসাব হয়, তাই না? হিসাব দু রকম হয়, সে কথা পরে বলছি। সুতরাং যে হিসাব নেবে সে কোনোদিন পাপ করতে পারবে না। যে ব্যক্তি হিসাব নেবে না তার পাপ বর্জন করা বড় কঠিন হবে এবং পাপ থেকে দূরে থাকাও কঠিন হবে, কারণ সে পাপকে নিজের অভ্যাস বানিয়ে নিয়েছে, পাপাচারী তাকে নিজের অভ্যাস বানিয়ে নিয়ে থাকে। আর যে ব্যক্তি নিজের হিসাব নেবে না তাকে সমস্ত আনুগত্য ভালো কাজ ভারী লাগবে, নামাজ তাকে ভারী লাগবে, যাকাত দিতে মনে হবে জরিমানা দিচ্ছে, রোজা রাখতে কষ্ট লাগবে, ওই যে গ্যাস, হুজুর গ্যাস ঠিক আছে, হুজুর এই, মানে রোজা রাখার ইচ্ছা নেই, তাই নানা রকম ওজোর তার আছে, যেহেতু সে অভ্যস্ত নয়। এই জন্য যে নিজের হিসাব নিজে রাখবে না, যে আমার আত্মার হিসাব লাগবে সে খেয়াল করবে না, তাহলে সে ভালো কাজকে ভারী মনে করবে, সে ভালো কাজ করতে পারবে না। যদি আপনি চান যে আমি হুজুর আত্মহিসাব নব, আত্মবিচার করব, কিন্তু কি উপায়ে করব, কোন সহযোগী ব্যবস্থা আছে কি যে ব্যবস্থার মাধ্যমে আমি নিজের বিচার করতে পারব, নিজের আত্মহিসাব নিতে পারব? বলা হয়েছে যে প্রথমত আপনি চেষ্টা করবেন, জানতে চেষ্টা করবেন, বুঝতে চেষ্টা করবেন যে নিজের হিসাব নিজে নিয়ে রাখলে কাল কেয়ামতে আপনি আরাম পেয়ে যাবেন। ওই যে বললাম সামান্য ক্ষণ হিসাব দিয়ে আপনি বেহেসে চলে যাবেন, যদি এই কথাটা স্মরণ রাখেন তাহলে নিজের হিসাব নিজে নিতে পারবেন। যদি আপনি মনে করেন যে নিজের হিসাব নিজের নিয়ে রাখলে পরে আমি কাল পরকালে জান্নাত যেতে পারব, সহজে জান্নাত যেতে পারব, তাহলে আপনি নিজের হিসাব নিজে নিতে পারবেন। যদি আপনি সালাফে সালেহীনদের ইতিহাস পড়েন এবং নবী আম্বিয়াদের ইতিহাস পড়েন, জানেন, শোনেন, তাহলে আপনি নিজের হিসাব নিতে পারবেন, কারণ তাদের যে সুন্দর পুণ্যময় জীবন আছে সেই জীবন যদি আপনি আলোচনা করেন, অধ্যয়ন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এইভাবে হিসাব নিতে হয় এবং নেওয়া যাবে। তাতে আপনি দেখবেন যে আপনি সহজভাবে হিসাব নিতে পারছেন। যারা নিজেদের হিসাব নিজে নেয় এমন বহু মানুষ আছে, তাদের কথা শুনবেন আপনি, পরিবেশেই মানুষ, অনেক মানুষ পাবেন, পরহেজগার মানুষ, যাদের কথা শুনলে পরে, তাদের কাছে বসলে পরে, আলেম ওলামা, ভালো আলেম ওলামা, পরহেজগার আলেম ওলামার পাশে বসতে হবে, এ নয় আধুনিক এবং বিলাসপরায়ণ আলেম ওলামার কাছে বসবেন, তাদের কাছ থেকে আপনি পাবেন না। পরহেজগার আলেম ওলামার কাছে বসলে আপনি এই আত্মহিসাবের গুরুত্ব বুঝতে পারবেন এবং হিসাব নিতে পারবেন। নিজের আত্মার প্রকৃতি যদি আপনি নিজে উদ্ঘাটন করতে পারেন, প্রকৃতি উদ্ঘাটন মানে ওই যে বলছিলাম না, নাফস তিন প্রকার, আপনি উদ্ঘাটন করেন যে আপনার নাফসটা, আপনার আত্মা বা আপনার মনটা কোন প্রকারের, যখনই আপনি রহস্য উদ্ঘাটন করবেন তখনই বুঝতে পারবেন যে আমার হিসাব নেওয়া দরকার। যদি আপনি মনে করেন যে আমার নাফস হচ্ছে নাফসে আম্মারা, আর নাফসে আম্মারা মানে বুঝতেই পারছেন যে অবস্থাটা আপনার কোথায় যাবে, তখন আপনি নিজেই সতর্ক হবেন। যদি বলেন না নাফসে, আর যদি আপনার সুধারণা থাকে না আমার নাফসে মোতমাইন না, তাহলেই মুশকিল, এটা আগেই বলা হলো। অতএব যখনই হয় কমসে কম আপনার নাফস লাওয়ামা, যে কখনো ভালো করেন কখনো মন্দ করেন না, তাই জন্যই যখনই আপনি মন্দ করবেন তখনই সঙ্গে সঙ্গে কি করতে হবে, তওবা করতে হবে। নয় যে হ্যাঁ বুড়ো হলে করব, হজ ফরজ হয়েছে বসে আছেন, না বুড়ো হলে করব, কারণ আবার এসে পাপ করতে হবে। তার মানে আপনার পাপের অভ্যেসটা মানে আপনি রেখেই যাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন এসে পাপ হবে না, এরকম করলে হবে না। বরং ফরজ হলে সঙ্গে সঙ্গে তা আদায় করতে হবে, পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। হুজুর আবার হয়ে গেলে আবার তওবা করেন, যদি হয়ে যায় আবার তওবা করেন, কিন্তু আপনি আপনার সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। নিজের আত্মার প্রতি, নিজের নাফসের প্রতি আপনি সুধারণা রাখবেন না, বরং সবসময় ভাববেন না যে আমার নাফসের মতমাইন না, বরং কি বলবেন, ভাববেন, কমসে কম ভাববেন যে আমার নাফসটা হচ্ছে লাওয়ামা। সুতরাং সব সাবধান হতে আপনি সহযোগিতা পাবেন, হিসাব নিতে সহযোগিতা পাবেন। আপনি যদি আল্লাহর নিয়ামতের তুলনায়, আল্লাহর দেওয়া নিয়ামতের তুলনা করেন আপনার কাজের, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন, ইবাদতের জন্য, তো আপনি কি সেই পরিমাণ ইবাদত করতে পারছেন যে পরিমাণ আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, পেরেছেন? কেউ পারবে একটা চোখের দাম দিতে পারবেন? বলুন চোখের জন্য কত কত ইবাদত করতে হবে, তারপরে মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কত নিয়ামত আছে, তারপরে শরীরের বাইরেও কত নিয়ামত আছে, সে নিয়ামত আপনি ভোগ করছেন, যে অক্সিজেন, চব্বিশ ঘন্টা অক্সিজেন আপনি নিচ্ছেন, পানি খাচ্ছেন ঠান্ডা পানি, হিসাব কেমন হবে, তাই না? এই যে বহু নিয়ামত আছে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দরকার ছিল সবই দিয়েছেন, যা চেয়েছো সব দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে চাও, লা তুহসু, গুনে শেষ করতে পারবে না, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত যদি আপনি খেয়াল করেন তাহলে এটাও আপনার সহযোগিতা হবে যে আপনি নিজের হিসাব নিজে নিতে পাচ্ছেন। আপনি যদি খেয়াল করে দেখেন যে আপনি কতটা আসছে, বললাম টাইমটা পরে বলবো কখন হিসাবটা নেবেন, যদি আপনি ডেলি নেন, মাসে নেন, বছরে নেন, বছর শেষ হয়ে গেছে, যে আপনি কতগুলো ভালো কাজ করলেন আর কতগুলো খারাপ কাজ করলেন, জামাতে নামাজ পড়েছেন কিনা, ভালো কাজ আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়লে মনটা খুশ হয় তাই না, আর ভালো লোকদের জামাত ছুটে গেলে কি অবস্থা হয়, আফসোস হয় না, হয় না, কেমন আফসোস হয় জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার আসরের নামাজ ছুটে যায় তার যেন পরিবার পরিজন লুট হয়ে যায়, আল্লাহু আকবার, পরিবার পরিজন লুট হয়ে গেলে কত মনটা খারাপ হয়, তেমনি যদি কারো আসরের নামাজ, মোমেনের আসরের নামাজ ছুটে যায় তাহলে তার যেন পরিবার পরিজন লুট হয়ে যায়, আল্লাহু আকবার, এত বড় কষ্ট সে পাবে। আর যদি এরকম নামাজই হয়, আরে মাফি মুশকিল, ঘরে পড়ে নেব, জামাত ছুটে গেল, গপাস্টিং করছে, গল্প করছে, টিভি দেখছে, রেডিও শুনছে, খবর শুনছে, রাজনীতির গল্প, খুব গরম গরম গল্প চলছে, একজন বলছে জামাত চলে গেল, আচ্ছা হোক আমরা জামাত করে নেব, আমরা জামাত করে নেব, অথবা নিজে পড়ে নেব, সমস্যা কি, তার জামাতের গুরুত্ব নেই, জামাত যে ওয়াজেব তার গুরুত্ব নেই। এইভাবে যদি সে ঢিল দেয়, আমি জামাত ঢিল দিল কি, জামাতে নামাজ পড়ল, আর মোমেনদের হৃদয় লটকে থাকে মসজিদের দিকে, কখন হাই আলাস ফালাহ, হাই আলাল ফালাহ হবে, এ মানুষ তো আলাদা, কিন্তু আপনি খালি একবার খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন যে আমার জামাতে নামাজ পড়া হলো কিনা, একটা কোরআনের আয়াত পড়লাম কিনা, একটা হাদিস পড়লাম কিনা, সারাদিনে আমি কি করলাম, সারাদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের কটা জোড় আছে, 360 খানা। এই জোরের গুরুত্ব কত জানেন, এই জোর না থাকলে আপনি উঠতে বসতে নড়তে চড়তে পারতেন না, তাই না, জোর, এই জন্য মানুষের হাঁটুতে ব্যথা হলে অবস্থা আসে, বুঝতে পারে যে উঠতে বসতে কত কষ্ট হচ্ছে, এই জোরের এত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 360 খানা জোর আছে, আর প্রত্যেক জোরের তরফ থেকে এক একটা প্রদেয় সাদকা আছে, পারবেন কটা, তাহলে হলো কটা, 360 খানা, প্রত্যেক দিন আপনাকে 360 খানা সাদকা দিতে হবে, কেননা এই যে জোরের গুরুত্ব আছে, পারবেন দিতে, সাহাবারা তো অবাক হলেন যে কে পারবে এত সৎকার, 360 খানা সৎকার, কমসে কম 360 টাকাও তো দিতে হবে, তো ডেলি 360 টাকা সৎকার সাধারণ মানুষ কি করে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাদাকা করা শুধু টাকা পয়সা দেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এর মধ্যে সীমাবদ্ধ না, তোমরা সাদকা করতে পারো কি করে, ভালো কথা বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, সৎ কাজের আদেশ দিয়ে, মন্দ কাজে বাধা দিয়ে, তাই না, কারো পানি বয়ে দিলেন, কারো বোঝা বয়ে দিলেন, তাই না, পথ থেকে কাঁটা সরিয়ে দিলে, পাথর সরিয়ে দিলে, তাই না, তারপর ভাইয়ের সঙ্গে, নিজের ভাইয়ের সঙ্গে, মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করলে কত রকম সাদকা আছে, করো। ভালো কাজের অভাব নেই, যে ভালো কাজ করতে চাইবে তার বহু আছে, তাই না? আপনারা জানেন, যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, হজের সময়ে যেমন লুটেরা দেখা যায় তেমনি, মানে টাকা দুনিয়া লুটেরা আর আখেরাত লুটেরা, দুই লুটেরা কিন্তু হজের সময় দেখা যায়, তাই না? দুনিয়া লুটেরা যেমন গাড়িওয়ালা তিন দিয়ালা জায়গায় 300 রিয়াল করে, তাই না? তারপরে দোকানদাররা যারা দোকান চালা করে বা জিনিসপত্র বিক্রি করে মিনাতে, মিনা মার্কেটে কগুণ দাম, প্রায় 5 গুণ দাম, তাই না? মানে যে জিনিস মানে সাধারণভাবে পাওয়া যায় সেই জিনিস ওখানে সাধারণভাবে পাওয়া যাবে না বলে এই হাজিরা হজ করতে এসেছে সারা দেশ, সারা বিশ্ব থেকে, তাদের কাছ থেকে কি লুটে নেয়, নোট লুটে নেয়, নোট লুটে। আর কিছু লুটেরা আছে তারা সব লুটে, আল্লাহ আকবার, পাশ দিয়ে পার হয়ে যাচ্ছেন, গুর্তকাল বিলি হচ্ছে, ফ্রি পানি বিলি হচ্ছে, ঠান্ডা পানি, হ্যাঁ, জুস বিলি হচ্ছে, দই বিলি হচ্ছে, বিরিয়ানি বিলি হচ্ছে, প্যাকেট প্যাকেট বিরিয়ানি নাও খাও, আছে না নেই, ছাতা ছাতা বিতরণ করছে আল্লাহ আকবার। এই তো আমাদের হাজিরা যাচ্ছে সাহায্য দিয়ে বল ছাতা নাও, ছাতা বিলি করছে কেন, রোদে মাথায় নেবে, এরা কি লুট করছে, এরা সওয়াব লুট করছে। দুই শ্রেণীর লুটেরা আছে, কত রকম সওয়াব, মানুষকে সহযোগিতা করা, হাতে ধরে পার করে দেওয়া, অন্ধকে রাস্তা দেখানো, হ্যাঁ, বিভিন্ন রকমের। আপনি একটা কুকুর বাচ্চাকে যদি পানি, কুকুরকে পানি পান করান, তাতেও কি আছে, সওয়াব আছে। বিড়ালকে পানি পান করান, দেখবেন কত মানুষ আছে, আমাদের প্রোগ্রাম শেষে দেখেছেন, ওই মুরগিগুলো তুলে তুলে নিয়ে যায়, এগুলো কি করে, বিড়ালকে খাওয়ায়, এটা সওয়াব নেই, সওয়াব আছে। প্রত্যেক সবুজ প্রাণকে বাঁচে, আপনি গাছ, গাছ লাগানো আছে, সেই গাছে যদি একটু পানি দিয়ে দেন, সৎকা না, হিসাবকা, অনেকে মনে করে ফালতু, এফ কাজকে আমি করব, একটা গাছ যে গাছই হোক, আপনার তাতে ফল হোক, ফুল হোক বা না হোক, সেই গাছ আছে, তাতে পানি দিয়ে আপনি তাকে বাঁচিয়ে রাখবেন। গাছ মানেই হচ্ছে প্রাণ, তাই না? কেন, ওই গাছ থেকে আমাদের কি তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। কিন্তু বহু মানুষ বোঝে না, ভাবছে আমি ফালতু কাজ করছি, বেকার খাচ্ছি, আরে বসে থাকার থেকে বেকার যাওয়া ভালো, তুমি একটা কাজ করলে সবাই নিতে হবে, হ্যাঁ, নিয়োগ থাকতে হবে, সব থেকে বড় কথা হলো নিয়োগ থাকতে হবে। একটা গাছ আছে, সেখানে আপনি পানি দিলেন, কোন নিয়ত নেই, কিংবা লোক দেখানি দিলেন, যে লোকে আমাকে বলবে যে হ্যাঁ আমি দেখো না, তাহলে সব হবে না, সব কিছু নিয়োগ থাকতে হবে, যে আমি করছি এটা কিসের জন্য, মানুষের উপকারের জন্য এবং স্বভাবের জন্য, তবেই স্বভাব হবে। তেমনি পথ থেকে কাঁটা সরিয়ে দেওয়া, পাথর সরিয়ে দেওয়া, সব স্বভাবের কাজ। যদি এই সবগুলো করো তাহলে এক একটা জোরের তরফ থেকে সারাদিনে তোমার 360টা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তবে যদি একান্তই না পারো তাহলে সকালবেলায় দু রাকাত নামাজ পড়ো, চাষ্টের নামাজ, তোমার সব কি হয়ে যাবে, বিনিময় হয়ে যাবে, সমস্ত সৎকার বিনিময় হয়ে যাবে, আল্লাহ আকবার, দু রাকাত নামাজ। তাহলে ভালো কাজ করার বহু পদ্ধতি আছে, যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার কি করলেন সারাদিনে আপনি হিসাব নিতে পারবেন। তারপরে খারাপ কাজ কি করলেন, এই কাজটা করলাম এটা ঠিক হলো না, অমুককে মারলাম, অমুকের গাছ নষ্ট করলাম, বা অমুকের এই ক্ষতি করলাম, আমি আমার কাফিলের এই ক্ষতি করলাম, আমি আমার মুদিরের এই ক্ষতি করলাম, বা আমি আমার আব্বার এই ক্ষতি করলাম, বা আমার বাড়ির ক্ষতি করলাম, বা আমি আমার সরকারের ক্ষতি করলাম, এই নিজের যে ক্ষতিগুলো করেছে, যে পাপগুলো করেছে, আজকে সারাদিনে নোংরা জিনিস দেখলাম, বা অমুককে তাকিয়ে দেখলাম, বা অমুক এই নানা রকম, নিজের হিসাব নিজেই নেবে, মনের ভিতরে কি করবে, ঘুটঘুট করবে, তখনই আপনার হিসাব নেওয়া সুবিধা হবে। এখন যদি আপনি ঠিক মতো হিসাব নেন তাহলে জেনে রাখবেন আপনার ইহ পরকালে কি হবে, সুখ লাভ হবে। ইহকালেও সুখ লাভ হবে, কেন, যেহেতু আপনি পাপ বর্জন করতে পারছেন এবং ভালো কাজ সবসময় ভালো কাজ থাকছে, তাহলে যে পাপ বর্জন করতে পারবে সে সুখে থাকবে, সে কোনোদিন কষ্ট পাবে না, দুঃখ পাবে না। যদি কেউ নিজের হিসাব নেয় তাহলে নিজের দোষ তার কাছে প্রকাশ পেয়ে যাবে, নিজের দোষটা প্রকাশ পেয়ে যাবে। আর আপনি জানেন বহু মানুষ আছে যে যারা নিজের দোষ নিজের চোখে দেখতে পায় না কিন্তু পরের দোষ দেখতে পায়, নিজের চোখে নিজের দোষটা আপনার ছোট্ট একটা কোটার মতো ঠেকে, আর পরের দোষটা কি থাকে? পাহাড় বা গাছের গদি, এরকমই নিয়ম। কিন্তু যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেবে, সে দেখবেন কোনদিন ওই পরের দোষটাকে বড় করে দেখবে না, বরং নিজের দোষটাকেই বড় করে দেখবে। দোষ দেখে রোষ করা ইহা এক দোষ, দোষ দেখে রোষ করা ইহা এক দোষ, কেননা জানিয়া কেহ নাহি করে দোষ। এ কথাটা একটা কথা, কবিতা ঠিকই, কিন্তু অনেকে জানিয়া দোষ করে, করে না করে না করে, তবে দোষ দেখে রোষ করা সবসময় ঠিক না। কথায় কথায় খুঁটে খুঁটে ভুল ধরলেন, হ্যাঁ এটাও ঠিক না, কিন্তু দোষ দেখে কমসে কম। অনেকে বলে কি, মনে করেন এক ছেলে এক মেয়ে আপত্তিকর অবস্থায় এক জায়গায় বসে আছে, কোন পার্কে, কোন নদীর ধারে, কি বাগানে, কিংবা গাছের নিচে, আপনি সেদিকে যাচ্ছেন, এটা দোষ না দোষ না? অবিবাহিত ছেলে মেয়ে এক জায়গায় বসে আপত্তিকর অবস্থায় গল্প করছে, কিংবা নষ্টি ভষ্টি করছে, তখন আপনার কি উচিত তাদের কিছু বলা, নাকি চোখ বুঝে বা চোখ অন্যদিকে ঘুরিয়ে চলে যাওয়া? হ্যাঁ, এখন যদি আপনি কিছু বলতে যান তো লোকে বলবো সঘোষিত অভিভাবক, তার অভিভাবক বলবে, ওই ছেলের বাপ মা বলবে, কিংবা ওই মেয়ের বাপ মা বলবে, তুমি কোথাকার কে হে, সঘোষিত অভিভাবক নাকি? তখন আপনি বলবেন, যদি আপনার ঈমান থাকে, সঘোষিত অভিভাবক আমি নই, আমাকে আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমান করে পাঠিয়েছেন, এবং প্রত্যেক মুসলমান হচ্ছে সঘোষিত অভিভাবক। কারণ ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। প্রত্যেক মুমিন মুমিনা এক অপরের অভিভাবক, সঘোষিত অভিভাবক না, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অভিভাবক। আমি তোমাকে বলছি এটা করা ঠিক না, এটা করো না, এরকম কেন করছো? এটা আপনার কি হল? ওয়ানহাউনা আনিল মুনকার, গরহিত কাজ, আপত্তিকর কাজ তুমি করছো, এটা তোমার, এ এখনো আমার দেশে আইন আছে, এখনো আমার দেশে মুসলমান আছে, ইউরোপ হয়ে যায়নি, তোমরা এরকম করছো কেন? সরে যাও, এরকম করবে না, খবরদার, আপনার অধিকার আছে। কিন্তু লোকে বলবে সঘোষিত অভিভাবক, হ্যাঁ সঘোষিত অভিভাবক নয়, আল্লাহ ঘোষিত অভিভাবক। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলিমকে অভিভাবক বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি কোন গরহিত দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন নিজের হাত দিয়ে বাধা দেয়। এখন ওই যে বললেন যদি মার খেতে হয়, ঠিক আছে তাহলে মার খেতে যাবেন না, মার যদি খেতে হয়, আপনার যদি বলতে সবাই তার হিরো নাই হুজুর, যে হিরো হলো গিয়ে, হ্যাঁ হিরো হলে পরে গিয়ে ঘুষি লাগিয়ে দিল, কিংবা ঘুষি কেউ মারলে পরে চারটে পাঁচটা লোককে উড়িয়ে দিল, তাই না? এতে হিরো তো আমি নই, ঠিক আছে, হিরো যদি আপনি না হন, হাত দিয়ে বাধা দেবেন না, যদি পারেন হাত দিয়ে বাধা দেবেন, যদি না পারেন ঠিক আছে মার খেতে হবে না। কি করবেন আপনি? উপদেশ দেবেন যে বাবা তোমরা এরকম বসে আছো, এটা ঠিক না, হ্যাঁ তবে এরকম করো না। যাই হোক, যদি এ কথা বলাতেও যদি মার খাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আর কি বলা যাবে? তাহলে আপনি পারলেন না, আপনাকে অন্তর্দিক ঘৃণা করতে হবে। আর যদি অন্তর্দিক ঘৃণা না করেন, না এটা যুগ, ও কলেজের ছেলেমেয়েরা আজকাল এরকমই করে, টিফিন হলেই হ্যাঁ সব গাছতলাতে নিজে নিজের গার্লফ্রেন্ড বলছে, একে গার্লফ্রেন্ড নিয়ে বসে যায়, বন্ধু, ছেলে মেয়ের বন্ধু। আরে মেয়ে ছেলের কি স্বামী ছাড়া কেউ বন্ধু হতে পারে? ওরা ভাবে কি যে মেয়ের বন্ধু, মাশা আল্লাহ, এই জন্য এখানে বসে আছে, সেখানে বসে আছে, ছাতার ছাতা নিয়ে আড়াল করে আবার দুজনে গুজগুজ ফুসফুস গল্প করছে, তাই না? এই যে যদি এটা আপনি মনে করেন যে এটা আজকালকার ফ্যাশন, সমস্যা নেই, আপনার মনে ঘৃণাও হলো না, তাহলে জানতে হবে এর পিছনে আপনার বুকে ঈমান বলতে কিছুই নেই। সরিষার দানা পরিমাণ কিংবা জাররা পরিমাণ, সরিষা দানা কিংবা অনু পরিমাণ ঈমান আপনার ভিতরে, ধুলি কণা পরিমাণ ঈমান নেই, যেহেতু আপনি ঘৃণাও করলেন না। প্রত্যেক মুমিন স্বঘোষিত না, আল্লাহ ঘোষিত কি অভিভাবক প্রত্যেককেই। প্রত্যেক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ, আয়না স্বরূপ মানে আয়না মানে আপনি আমার সামনে যখন দাঁড়াবেন তখন আমি আপনার আয়না আর আপনি আমার আয়না। আপনার চোখে কালি লেগে থাকলে আপনি দেখতে পাবেন না, পাবেন নিজের চোখের কালিকে দেখতে পায়, তখন আমি বলে দেবো ভাই আপনার চোখে কালি আছে। আপনি এলেন আমার দাড়িতে হয়তো ভাত খেয়েছি, ভাত লেগে আছে, তখন ভাই ভাত লেগে আছে, এই তো আয়না। আর যেমন মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটাকে দেখতে পায়, তেমনি একজন মোমেন ভাইয়ের সামনে দাঁড়িয়ে সমস্ত রকমের দোষ সে দেখতে পাবে, ভাই আপনি এটাই করছেন এটা ঠিক না, আপনি নামাজে এরকম পড়লে এটা ঠিক হচ্ছে না, এরকম করুন, যেরকম আপনি দেখবেন এটা ভাই উচিত না আপনার, আপনি আয়না স্বরূপ হবেন। সুতরাং যখনই আপনার ইমান আপনার ভিতরে থাকবে তখন দেখবেন যে আপনি নিজে শান্তি পাচ্ছেন, নিজের আত্মার দোষ নিজে দেখতে পাচ্ছেন এবং তার ব্যবস্থা সেটাকে দূর করার ব্যবস্থা আপনি করতে পাচ্ছেন। দেখবেন যখনই আপনি হিসাব নেবেন তখন আল্লাহর ওয়াস্তে আপনার ভেতরে এখলাস সৃষ্টি হবে, যেহেতু আপনি হিসাব নিচ্ছেন, হিসাব নিয়ে তখন আপনি প্রথম কাজের প্রথমেই যখন হিসাব নেবেন তখন আপনার প্রথমে হিসাবটা কিসের হবে, যে আপনি কাজটা কার জন্য করছেন। হিসাব যদি আপনি আগে নেন এস্টিমেট করেন তো কাজটা কার জন্য করছেন, প্রথম থেকে হিসাব নিতে হবে। আর যদি দুনিয়ার জন্য করছেন তাহলে তো হিসাব না হল না, ঠিক মতো হিসাব নিলে দেখবেন যে আপনার কাজে এখলাস আসছে। তেমনি মানুষ যে জন্য সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি হওয়ার কারণটা সে বুঝতে পারবে যে মানুষ কেন সৃষ্টি হয়েছে, মানুষ কেন সৃষ্টি হয়েছে। যেমন ফেসবুকে আমাকে প্রশ্ন করছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করলো কেন, আমি তো আল্লাহকে সৃষ্টি করতে বলিনি, বুঝতে পারছেন। বলছে আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, আমি আমার ইচ্ছা মতো চলবো দুনিয়াতে, আমি তো আল্লাহকে বলিনি সৃষ্টি করো, আমাকে সৃষ্টি করলো কেন, তোমাকে জাহান্নাম দেবে কি করতে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে মানুষ রূপে তোমাকে পরীক্ষা করার জন্য, আল্লাহ চাইলে তোমাকে নর্দমার কীট তৈরি করতে পারত, তোমাকে মানুষ করলো কেন, তোমাকে জ্ঞান বুদ্ধি দিল কেন, যাতে করে তুমি তার আনুগত্য করো এই পরীক্ষার জন্য, তুমি তো পরীক্ষা ফেল তাকে, তোমাকে নর্দমার কীট করতে পারত, পায়খানার পোকামাকড় করে তৈরি করতে আল্লাহ তাআলা পারতেন, কিন্তু তা না করে মানুষ তৈরি করেছেন, এটা তোমার শুকরিয়া করা দরকার, কিন্তু তা না করে উল্টে আল্লাহকে বলছে কে বলে থেকে সৃষ্টি করতে, বুঝতে পারছেন। এগুলো হচ্ছে ধাষ্টবো যাকে বলে, ধৃষ্টতা। সুতরাং সে বুঝতে পারবে যখনই সে নিজের হিসাবটা নেবে, তাই তো আমি কেন সৃষ্টি হয়েছি, আল্লাহকে আমাকে এমনি সৃষ্টি করেছেন, নিশ্চয়ই সৃষ্টি করার পেছনে কোনো কারণ আছে, সারা বিশ্ব কেন সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই সৃষ্টি করার পেছনে কোনো না কোনো কারণ আছে, তখন সে বুঝতে পারবে। আর যখনই বুঝতে পারবে তখন সে বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করবে, সওয়াব লাভের চেষ্টা করবে, মানুষের উপকার করার চেষ্টা করবে এবং তারই মাধ্যমে সওয়াব কামাবার চেষ্টা করবে, আল্লাহর রাস্তায় সে ভালো কাজ করে যাবে ইত্যাদি। আর এটা করলে তো নিশ্চয়ই বুঝতে পারছেন সে কি আর পাপ করবে, পাপ করবে না, পাপ থেকে দূরে থাকবে। আর দুনিয়াদারিতে সব সময় পড়ে থাকবে না, দুনিয়াদারি করা দরকার না, দরকার না, দুনিয়াদারি না করলে দুনিয়া চলবে কি করে। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, মানে দুনিয়ায় ভুললে তো হবে না, দুনিয়া তো অচল হয়ে যাবে, শুধু বসে বসে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ করে আল্লাহ কি এটা বলছেন, কি বলছেন, ফাইজা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেলে খালাস দুনিয়ার বুকে জমিনের বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, রুজি অনুসন্ধান করো, বসে বসে তোমাকে খেতে দেবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল মানে এই নয় যে বসে থাকবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল হলো বীজ বপন করে আল্লাহর ভরসা করবে, তাওয়াক্কুল করবে, কাজ করতে হবে। সুতরাং বসে বসে তসবিহ পড়বে সেটাও আল্লাহ চান না। সুতরাং দেখবেন সে দুনিয়াদারি যেটা করছিল মানে একেবারে দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া এটাই নিষেধ, দুনিয়াদারি করা নিষেধ না, দুনিয়াদারি শুধু দুনিয়াদারি করা, দুনিয়া দুনিয়া করা এটাই হচ্ছে নিষেধ। তো যে ব্যক্তি নিজের আত্মার হিসাব নিতে পারবে সে কিন্তু দুনিয়াদারি বর্জন করে আখেরাতের দিকে ধাবিত হবে, আর সে আল্লাহকে সবসময় সামনে পাবে যে আল্লাহ আমাকে দেখছেন, কিংবা ইবাদতের সময় সে ভাববে যে আল্লাহকে আমি দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন। আর যখনই কোন মানুষ ভাববে হিসাবের মাধ্যমে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আমি যে সময় যে অবস্থাতে থাকি আল্লাহ আমাকে দেখছেন, তাহলে তার চরিত্র ভালো হতে বাধ্য এবং দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার চরিত্র ভালো, আল্লাহর কাছে ভালো। অতএব চরিত্র তার সুন্দর হবে, কাজ ভালো হবে। এবার বাকি কথা, আরো কিছু কথা আছে, কিভাবে হিসাব নেবেন, কখন হিসাব নেবেন, ইনশাআল্লাহ পরবর্তী দশে আপনাদেরকে জানাবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। যেন আমরা আমাদের হিসাব নিতে পারি। কারণ আত্মা হিসাব, নিজের আত্মহিসাব, নিজের বিচার নিজে করা একটা বিশাল কাজ, একটা কঠিন কাজ, একটা হিসাব। এটা কিন্তু যারা হিসাব রক্ষক, যারা হিসাব করে, যারা হিসাব নেয়, তারা জানে যে হিসাব কিভাবে নিতে হয়, কিন্তু নিজের হিসাব কিভাবে নিতে হয় এটা খুব কম মানুষই জানে। সুতরাং নিজের হিসাব নিজে নিতে শিখুন। ইনশাআল্লাহ আরো কিছু কথা আছে, পরবর্তী দর্শক বলব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।